বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুয়শ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তগিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবৈ তুলসীদেব বৈ পিয়াবৈ কেশবশ্চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম্ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরী পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমোদাক্ষ জগদ্গুরুর্ণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিব বিরুঞ্চনুতম শরণ্যম ভীতাত্তিহম প্রণতপালভবদ্বীপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপসি তোরাজ্জলক্ষ্যম ধর্মীষ্ট অর্জ বচসা জদগাধরণ্যম মায়ামিগদৈতপসিতম বোধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদপল্লবনখচন্দমনি ছটায় বিস্ফুজিত কিমপি গোপবধূ স্বদর্শি পূর্ণানুরাগরসাগর সারমূর্তি সারাধিকা ময়ি কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকেতনৈকবিতরো কমলায়তাক্ষ বিশ্বাম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গরমণীয়জটাকলাপম গৌরী নিরন্তরবিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গমদাপহারম বরানসিপুরপতি ভজবীশনাথম বাগীষজস্বদনে লক্ষ্মী যশ বক্ষসি যশাস্তি হৃদয় সম্বিহ সিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। যচ্ছক্তয়ো বদধাম বদিনাম বৈ বিবাদ সংবাদ ভুবো ভবন্তি কুর্বন্তি চৈষাম মুহুরাত্মমোহম তস্মৈ নমো অনন্ত গুণায় ভূমে। যৎসক্তয়ো বদতাম বদিনাম বৈ বিবাদ সংবাদ ভুবো ভবন্তি কুর্বন্তি চৈষাম মুহুরাত্মমোহম তস্মৈ নমো অনন্ত গুণায় ভূমে। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন যে আমরা সকলেই প্রায় নুনাধিক মায়াবাদ বিচারে দুষ্ট। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন আমরা সকলেই প্রায় নুনাধিক মায়াবাদ বিচারেতে দুষ্ট অর্থাৎ দূষিত। এ কথাতে আন্দোলন সৃষ্টি হল, কেন আমরা মায়াবাদ দোষে দুষ্ট? আমরা তো ভক্তি করি। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানালেন, আপনারা ভক্তি করতে এসছেন, আপনারা প্রচার করতে এসছেন, সবই ঠিক, কিন্তু যতক্ষণ পর্যন্ত সাধুগুরু বৈষ্ণবে শতকরা শতভাগ আপনাদের বিশ্বাস না হয় ততক্ষণ পর্যন্ত মায়াবাদের দোষ কারোর হৃদয় থেকে যায় না। ঈশ্বরে অবিশ্বাস, বৈষ্ণবে অবিশ্বাস, ধামে অবিশ্বাস, নামেতে অবিশ্বাস আমাদের পরিপূর্ণরূপে বিগত হয় না। আমরা বলি ধাম দর্শন করে এসেছি, আমরা হরিনাম করি, আমরা সাধু দর্শনও করি, কিন্তু শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমন্ত ঠাকুর বলছেন আমরা অনেকেই গুরুচরণ আশ্রয় করার কথা বলে থাকি, করেছি, আমরা একাদশী আদি বিভিন্ন ব্রত পালন করেছি, করছি, আমরা বিভিন্ন তীর্থ পর্যটন আদি করছি, আমরা হরিকথাও শুনি। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমন্ত ঠাকুর বলছেন কিন্তু একটা ব্যাপারে আমরা ওয়াকিবহল হই না, সাবধান হই না, সেটা হচ্ছে এই সব বিষয়ের প্রতি বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ ইত্যাদি বিষয়ে আমরা সচেতন হই না, যার জন্য আমাদের অগ্রগতি সেরকম একটা হয়ে ওঠে না। শিল পরীক্ষিত মহারাজের, শিল সুখদেব গোস্বামীর চরণে শতকরা শতভাগ বিশ্বাস হয়েছিল। গুরু বৈষ্ণবে বিন্দুমাত্র অবিশ্বাস সন্দেহ থাকাকালীন অবস্থায় মায়াবাদীগণ যেমন ভগবানের স্বরূপকে মানেন না, ভগবানের লীলাতে বিশ্বাস করেন না, তারা বলেন যে ভগবান নির্গুণ নির্বিশেষ, তার আবার লীলা কী? অনন্তরূপী ভগবান ব্রহ্ম সে যে একটা ছোট্ট রূপের মধ্যে চলে আসে, তাহলে তার বিরাটত্বের ব্যাঘাত হল। যখনই অনন্তরূপী ব্রহ্ম একটা মূর্তির মধ্যে, একটা বিগ্রহের মধ্যে আমি যখন চিন্তা করছি, বা আমাদের গুরুবর্গ যে বিগ্রহের সত্যতা প্রমাণ করেছেন, মায়াবাদ বলছেন এ সম্ভব নয়। অনন্তরূপী ভগবান ব্রহ্ম, অনন্তরূপী ব্রহ্ম কী করে একটা আকার আকৃতির মধ্যে, ছোট্ট একটা জায়গার মধ্যে কনফাইন থাকতে পারে, সীমাবদ্ধ থাকতে পারে? তারা এসব কথা মানছেন না। তারা বলছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তারা বলছেন স্বপ্নেতে যেমন, স্বপ্নেতে যেমন লোকে বিভিন্ন জিনিস দেখে ফেলে, সেরকম এই জগতে তারা দেখছেন, দর্শন করছেন, তারা সেরকম দর্শন করছেন, তারা সেরকম দর্শন করছেন। স্বপ্নে যেমন অলিক বাস্তব বস্তুর উপস্থিতি নাই, তারা বলছেন এরকম। বৈষ্ণবগণ বলছেন এই যে জগৎকে আপনি দেখছেন, স্পর্শ করছেন, সমস্ত কিছু শব্দ স্পর্শ রূপ রস গন্ধ নিয়ে এই যে জগৎ, এটা কি সত্যি মিথ্যে? এটা কি সত্যি মিথ্যে? আপনারা কি মনে হয়, আপনার হৃদয় থেকে বলছেন? আমরা মুসলিম ভাইদের বলি, আপনারা যেন আল্লাহ আকবর বলে চিৎকার করছেন, কাকে করছেন? সত্যি কথা বলুন, কাকে করছেন? নিরাকার একটা শূন্যের মধ্যে এই শূন্যটাকে ডাকছেন, নাকি কোনো একটা নাম বলে যখন ডাকছেন তখন কাউকে স্পেসিফাই করা হচ্ছে, তাকে পার্সনিফাই করা হচ্ছে? আল্লাহ ডাকা মানে সাড়া দাও তো, নিরাকার নির্বিশেষে কি কাকে সাড়া দেবে? ভগবান গীতাতে এইসব উত্তর দিয়েছেন। যারা অত্যন্ত উচ্চ স্তরে উঠেছেন ভজন করতে করতে, অনেক চিন্তায়, যারা গভীর চিন্তায়, যাদের সূক্ষ্ম ধী সম্পন্ন, তারা বেদান্তের এক একটা বিষয় নিয়ে বিচার করেন। মায়াবাদীগণ যে সমস্ত বিচার করেন, সেই বিচারগুলোকে বৈষ্ণবগণ, যারা ভগবানকে ভালোবাসেন, ভগবানের নিত্যস্বরূপ মানেন, ভগবানের নিত্য সেবায় উপস্থিত হন, গোলক বৃন্দাবনে ভগবানের সঙ্গে মারামারি করেন, ভগবানের কাঁধে ওঠেন, ভগবানকে এঁটো খাওয়ান, এগুলো আপনাদের স্বপ্নের অতীত, মায়াবাদী ভাবতেই পারে না। যদি আপনাদের মধ্যে কেউ বলেন আমরা তো দেখেছি মায়াবাদী তো বিগ্রহ পুজো করে, আমরা তো দেখেছি রমণ রীতি দেখেছি বিভিন্ন জায়গায়, বলে হ্যাঁ মায়াবাদীও ভগবানের পুজো করে, মায়াবাদীগণও গুরু পূজা করে, কিন্তু তাদের গুরু পূজার মধ্যে কোনো বাস্তবতা নাই। এইসব কথা আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে। তারা বিগ্রহকে সাধকানাম হিতার্থায় ব্রহ্মরূপ কল্পনা, আমি একজন সাধক, আমার মনটাকে জাস্ট কনসেন্ট্রেট করার জন্য, আমার মনটাকে একটা বিষয়ে অভিনিবিষ্ট করার জন্য খালি আমি এই মূর্তির কল্পনা মাত্র করেছি। মায়াবাদীরা বলেন সাধকানাম হিতার্থায়ো, সাধকানাম হিতার্থায়ো ব্রহ্মরূপ কল্পনা। আমাদের ভজনের সুবিধার জন্য আমরা দুদিনের জন্য বিগ্রহকে মেনে নিয়েছি, তারপর যখন আমাদের ব্রহ্মচিন্তন সিদ্ধ হয়ে যাবে ফেলে দেবো, আর আমাদের দরকার নেই। গুরুকে সামনে রেখেছি, যখন আমি নিজে ব্রহ্ম হয়ে যাব আর গুরুর কী দরকার, ফেলে দাও। কিন্তু অপ্রাকৃত জগতের বিচার কিন্তু কিছু তা নয়, বৈষ্ণব জগতের ভক্তি জগতের বিচার তা নয়। এখানে বিচার হলো গুরু নিত্য, গুরুর সঙ্গে সম্বন্ধ আমাদের নিত্য, ভগবান নিত্য, ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ নিত্য, সম্বন্ধ জ্ঞান এটা নট এ ম্যাটার অফ জোক। সম্বন্ধ জ্ঞান বলে দিলেই সম্বন্ধ হয়ে গেল তা নয়। আমি জানি না বর্তমানে কীভাবে দীক্ষা শিক্ষা হয়, আমার জানা নেই, আমি বুঝতে পারি না। সম্বন্ধ জ্ঞানের ব্যাপকতা, সম্বন্ধ জ্ঞানের ব্যাপকতা আলোচনা করতে গেলে লোকে হতবাক হয়ে যাবে, বলে কী বলে, আমরা তো কোনোদিন ভাবিনি। সম্বন্ধ জ্ঞানের ব্যাপকতা চিন্তা করতে গেলে আপনার অবাক হয়ে যাবেন। সম্বন্ধ জ্ঞান খালি একটা চারটিখানি কথা না, এই জড়জগৎ যেখানে আমি নিজেকে আবিষ্কার করছি, আমি একটা, এই জড়জগতের সঙ্গে আমার কি সম্বন্ধ, আবার শুনছি মায়া বলে একটা বস্তু আছে যে আমাকে হিপনোটাইজ করে, আমাকে মোহিত করে, সেটাই বা কি বস্তু, তার সঙ্গে আমার কি সম্বন্ধ, এই মায়াটা এর সঙ্গে ভগবানের কি সম্বন্ধ, ভগবানের আবার শুনেছি দুরকম মায়া আছে, একটা অন্তরঙ্গ মায়া, অন্তরঙ্গ শক্তি, একটা বহিরঙ্গা শক্তি, এগুলোর সঙ্গে ভগবানের কি কি সম্বন্ধ, আবার জীবগুলো নাকি শুনেছি খুব ক্ষুদ্র, মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবি ভাই, এই মায়ার এই ছোট জীবগুলোর সঙ্গে ভগবানের কি সঙ্গ সম্বন্ধ আছে, ইত্যাদি এইসব ব্যাপক ব্যাপার, ভাস্ট, একটা এত ব্যাপক ব্যাপার যে সম্বন্ধ জ্ঞানের পরিস্ফুটন বিনা ভক্তিরাজ্যে কেউ বাস্তব ভক্তি লাভ করেছে, অর্থাৎ ভক্তি মানে অ্যাকশান, ভক্তি মানে কিছু অভিনয় নয়, অনেক এমন ভক্তি মানে ঢং করা না, ভক্তি মানে অ্যাকশান, কিছু করা, টু ডু সামথিং। কৃষ্ণ কৃষ্ণের সম্বন্ধে যা কিছু আছে সেই সম্বন্ধে কিছু করার নাম ভক্তি, কোনো না কোনো কিছু করা চেষ্টা, এর নাম ভক্তি। ভক্তির মধ্যে যদি কেউ ভাবেন প্র্যাকটিক্যালিটি কিছু নেই, তা হচ্ছে মহামূর্খ। এই জন্যই বলা হচ্ছে কেন শ্রী সরস্বতী ঠাকুর বললেন, আপনারা প্রচারে এসছেন, আপনারা হরিভজন সবই আমি দেখছি, কিন্তু নুনাধিক সবার ভেতরেতে মায়াবাদ বিচার স্পর্শ করে রেখেছে, আপনারা পরিপূর্ণরূপে তো বৈষ্ণবকে বিশ্বাস করতে পারেন না, শুদ্ধ বৈষ্ণবকে যারা সেই অবস্থায় পরিপূর্ণরূপে ভগবানের প্রতি আস্থা রাখতে পারেন না, কোনো না কোনোভাবে সন্দেহ ধামের প্রতি নামের প্রতি, যার জন্য আমি জানি সরস্বতী ঠাকুরের এই সব অকৈত্য সত্য কথা অনেকের আঘাত লাগবে, তারা মেনে নিতে রাজি হবেন না। যখনই আমার হৃদয়ের দুর্বলতাটাকে, যখনই আমার হৃদয়ের যা যা উইক পয়েন্ট আছে, দুর্বলতা আছে, সেই সেই উইক পয়েন্টগুলোকে যখন গুরু বৈষ্ণব আমাকে দেখিয়ে দেন তোমার এই এই দোষ আছে, তখন গুরু বৈষ্ণবকে আমি উড়িয়ে দিই, আর দরকার নেই তোমার সঙ্গে সম্বন্ধ। আমরা গুরুভক্তি দেখাই, আমরা গুরু বৈষ্ণবের ভালোবাসা দেখাই, কিন্তু কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার নিজের স্বার্থে সেলফ ইন্টারেস্টের কোনো ব্যাঘাত না হয়। যেই মুহূর্তে আমার নিজ স্বার্থের ব্যাঘাত সৃষ্টি হবে, ততক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ আমার কেটে গেল। এই হলো আমাদের গুরু বৈষ্ণবের সঙ্গে ভালো, তখন গুরু বৈষ্ণবের সঙ্গে নন কোঅপারেশন, অসহযোগিতা, তারপর প্রতিযোগিতা শুরু হবে, আগে হবে অসহযোগিতা, জান আমি কিছু করতে পারবো না আপনার জন্য, আপনি আপনি করে নিন, আপনি নিজে হয়ে গেল গুরু শিষ্যের সম্বন্ধ। তাহলে অসহযোগ সম্বন্ধ প্রথমে শুরু হলো, অসহযোগ আন্দোলন, তারপর হলো প্রতিযোগিতা, অসহযোগিতা, তারপর প্রতিযোগিতা শুরু হলো, কম্পিটিশান গুরুদেবের সঙ্গে, তারপর বিরোধিতা, গুরুদেব যা করবে তার বিরোধী। এই হলো আমাদের ভক্তিরাজ্যের ইতিহাস, হিস্ট্রি। বাস্তবিক ভক্তি কেউ আস্বাদন করেন নাই, করলে পরে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। আমার মনে হয় না, আমি ব্যাসগতিতে বেশি আমি এটা অনুভব, বাস্তবিক যদি কেউ অনুভব করেন এই ভক্তিগুলো যেগুলো রক্ত তুলে বলা হচ্ছে, তাহলে সারা কী করে এরকম ভুলভাল কাজ করেন। আজকে সকালবেলা আমি ভজন করার চেষ্টা করি, ভজন তো বুঝি না আমি, বাইরে দেখি আজে বাজে কীর্তন হচ্ছে, আমি চিন্তা করি এরা নাকি এই শুদ্ধ হরিকথা শুনলো, ভাগবত কথা তারা শুনলো, যে ভক্তিবিনোদ ঠাকুর নরোত্তম ঠাকুর কীর্তনের মধ্যে বীর্য আছে, ওই কীর্তন ফেলে দিয়ে বাজারের কীর্তন আরম্ভ করে দিল। কাকে বলবো, আমি তো বোবা, তাহলে আমি কী করে ধরে নেবো তারা শুদ্ধ ভক্তি আস্বাদন করেছেন, আমি তো মেনে নিতে পারছি না। যারা ভক্তি আস্বাদন করেছেন, যারা সত্যি সত্যি আমাকে ভালোবেসেছে, আমার সঙ্গে থেকেছেন, তারা তো আমার সমস্ত কিছু অনুভব করতে পারবেন আমার গুরুপার গুরুবর্গে। কাজেই মায়াবাদীগণ যে বিচার করেন, আমি সৃষ্টির সম্বন্ধে যেসব কথা বলেছিলাম, আমি বেশি কথায় যাব না, শীঘ্রই আমাকে তৃতীয় স্কন্ধে আজকে প্রবেশ করতেই হবে। মায়াবাদীগণের এক আমি যে কথা তাদের ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই সম্বন্ধে একটু কথা বলে আমি সৃষ্টির প্রকরণ সম্বন্ধে, সৃষ্টি যে সত্য কিন্তু নশ্বর, সৃষ্টি মিথ্যে নয়। এই যে জগৎ প্রপঞ্চ, এই যে আমার শরীর চারিদিকে কিলবিল করছে বিভিন্ন রূপ নিয়ে, এগুলো নিত্য নয়। আজকে আর এনার এই রূপ আছে, কালকে বদলে গেল, কুৎসিত হয়ে গেল, আজকে খুব সুন্দর দেখতে, কালকে কি হয়ে গেল, তার রূপ নষ্ট হয়ে গেল, এগুলো নিত্যতা নেই। বসন্ত হলো গলে গেল, একটা চোখ কানা হয়ে গেল, ওই জগতের যে ভালোবাসা আমি তোমার তুমি আমার দুদিনে ঘুচে যাবে তখন হয়ে গেল। আমরা দেখেছি স্ত্রীর ক্যান্সার হয়েছে এমন এক জায়গায়, ব্যাস হয়ে গেল, ভালোবাসা উঠে গেল। এই হচ্ছে জগতের ভালোবাসা। কিন্তু আমি যে জগতের কথা বলতে বসেছি সেই জগতে এই ধরনের নিকৃষ্ট ভালোবাসা, দুর্গন্ধ দূষিত ভালোবাসা নেই। কাজে এইটা আপনাদের অনুভবের বিষয় হচ্ছে না, আমি খুব দুঃখিত। অনন্ত জন্ম ধরে যে কাজগুলো আমরা উল্টো করে এসেছি তার একটা রেক্টিফিকেশন, সংশোধন, এটার দায়িত্ব আমার ওপর পড়েছে। কিন্তু কদ্দূর আর করব, চেষ্টা মাত্র। মায়াবাদীগণ বলছেন এই জগৎ মিথ্যে, শাস্ত্রের প্রমাণে বৈষ্ণবগণ বলছেন না, কথাটা ঠিক নয়, এই জগৎ সত্য কিন্তু নশ্বর, জগৎ আছে কিন্তু জগৎ নশ্বর, আপনাদের কথা ঠিক নয়। আপনারা বলছেন ভগবান ব্রহ্ম বিকারপ্রাপ্ত হয়ে, ব্রহ্ম বিকারপ্রাপ্ত হয়ে জগৎ পরিণতি হয়েছে, শাস্ত্র বিচারে বৈষ্ণবগণ বলছে এরাও ঠিক নয়। ব্রহ্ম যদি বিকারপ্রাপ্ত হন, ব্রহ্মের যদি বিকার উপস্থিত হয় তাহলে সেটা কি ব্রহ্মবস্তু? ব্রহ্মবস্তু তো বিকারপ্রাপ্ত হলে তাহলে ব্রহ্ম কী হয়? যখন আমি কালকে উদাহরণ দিয়ে বলেছিলাম যে জড়জগতের মধ্যে স্পর্শমণি পাওয়া যায়, সেই স্পর্শমণির যদি এই ক্ষমতাটা থাকে যে লোহাগুলোকে গোল্ডে কনভার্ট করে দিল, গোল্ড সোনাতে পরিণত করলো, স্টিল, তার নিজের স্বরূপের কোনো পরিবর্তন, স্পর্শমণি স্পর্শমণি রয়েছে কিন্তু অপরকে এই লোহাগুলোকে গোল্ড করে সোনা করে দিয়েছে। মহাপ্রভু বলছেন যে জড়জগতে যদি একটা স্পর্শমণি যদি এরকম ক্ষমতা থাকে তাহলে ব্রহ্মকে বিকারপ্রাপ্ত হবে কেন? ব্রহ্ম কি দুর্বল নাকি কী ব্যাপারটা কি? কথাটা ঠিক নয়। তারা বলছেন যে রজ্জুতে সর্পভ্রম, তারা একটা উদাহরণ দিচ্ছেন, একটা দড়ি ঝুলছে অমাবস্যার রাতে, কোথাটা একটা আলোর একটা রে পড়েছে, দূর থেকে কেউ ঘুমের চোখে বাইরে লঘু সংখ্যা করতে যাচ্ছেন, গিয়ে সঙ্গে সঙ্গে চমকে একটা মোটা দড়ি, ওই টানাটানি করে কল ফল বাঁধে, জানেন তো কল তৈরি করা যে মোটা দড়ি লাগে, তো ওটা ঝুলছিল, ও ভয়েতে লাফিয়ে চলে যে ওটা সাপ ওখানে, সঙ্গে সঙ্গে ভয়েতে। পরে যখন সবাই মিলে আলো ফলো নিয়ে, কোথায় সাপ? বললো মোটা সাপ উপরে, গিয়ে দেখে দূর সাপ কোথায়, তো দড়ি। মায়াবাদীরা বলছেন এই লোকটা যে ভ্রম হয়েছে সর্পেতে রজ্জু ভ্রম, সেরকম এই সংসারটা বাস্তব নেই, আছে বলে মনে হচ্ছে। বৈষ্ণবগণ বিচার করবো শাস্ত্রের বিচারে বলছেন এটা আপনি কী করে বললেন? বলে কেন বলছে ওই ব্যক্তিটা রজ্জুতে অর্থাৎ দড়িতে সর্পভ্রম হয়েছে, ঠিক কথা মেনে নিলাম, কিন্তু সর্পনামক কোনো একটা বস্তু আছে তার ডাইরেক্ট এক্সপিরিয়েন্স সেই ব্যক্তিটার আছে, তাই তো ভয় পেয়েছে। বোঝা গেল কি বললাম? রজ্জুতে সে ভয় পেয়ে গেছে সাপ দেখে, কিন্তু সাপ বলে কোনো বিষয় তো আছে নাকি নেই? হ্যাঁ আছে বলেই তো, এবং সাপে সাপ কী বস্তু, সাপ কী করতে পারে সেইটা সে জানে বলেই তো সে দড়িটার মধ্যে সাপের একটা ভ্রম হয়ে ভয় পেয়ে, ভ্রম তো মানলাম এটা ভ্রম, কিন্তু সাপ বলে কোনো বস্তু আছে এটা তো অস্বীকার করা যাচ্ছে না, এটা তো আছে, এটা আছে, এর অভিজ্ঞতা আছে বলেই তো ভয়টা পেয়েছে। সেরকম সর্পতে রজ্জুতে সর্পভ্রম আপনার কথা ঠিক, কিন্তু সর্প নামক বস্তুর অনুপস্থিতি জগতে নেই এটা হতে পারে না। সেরকম সর্বভূতে সর্ববস্তুতে ভগবানের উপস্থিতি আছে বলেই এই জগৎ প্রপঞ্চটাকে আমার সত্য বলে বোধ হচ্ছে। অনন্ত ব্রহ্মাণ্ডে ভগবান ব্যাপ্ত হয়ে রয়েছেন এবং সেই জন্যই আমার জগৎটাকে সত্য বলে বোধ হচ্ছে। আমি এই জগৎটাকে সত্য বলে ধরে নিয়েছি এই জন্য, কিন্তু অজ্ঞাত সারে আমি এটাকে, আমি কিন্তু এটা বিজ্ঞানভিত্তিকভাবে বুঝতে পারিনি, আমি এটাকে বিজ্ঞানভিত্তিকভাবে বুঝতে পারিনি, কিন্তু এই জগৎটাকেই আমি সত্য ভেবে নিয়েছি। কেন বলছেন যে এর মধ্যে ভগবান ব্যাপ্ত হয়ে রয়েছেন বলেই আমি এটাকে সত্য বলে মেনে নিয়েছি। সেই জন্য উপনিষদ বলছেন আত্মা বা আরিয়ে দ্রষ্টব্য সতব্য নিদিধ্যাসিতব্য, আত্মার সম্বন্ধেই আত্মা পর একে অপরকে ভালোবাসে। কোনো দেহ থেকে যদি আত্মা বেরিয়ে যায় তাহলে সেই ব্যক্তিটাকে কে জড়িয়ে আলিঙ্গন করবে, চুম্বন করবে, হতে পারে কি? এটা মূর্খের কথা, হয় না। তাহলে যদি বলা হয় তুমি এতক্ষণ যে আদর করেছো কাকে করেছিলে, যেটা বলতে গিয়ে সপ্তম স্কন্ধে আমি আলোচনা করব, সেখানে উশিনর দেশের রাজা মারা গেছেন যুদ্ধক্ষেত্রে, তার অনেক রানী তারা সব ছুটে এসছেন যুদ্ধক্ষেত্রে, মারা গেছেন রাজা, বিলাপ করে কাঁদছেন, পাগলের মতো কাঁদছেন যে রাজা মারা গেছেন, আমরা তো অনাথ হয়ে গেলাম। উশিনর দেশের রাজা সেই সময়তে একটা বালক বাচ্চা, ছোট্ট বাচ্চা, যমরাজজি মহারাজ, যাকে বলে আপনার যমরাজ বলেন, যমরাজ মহারাজ একটা ছোট্ট বাচ্চার রূপ ধরে চার পাঁচ বছরের তাদের সামনে এসছে, এসে বলছে বাচ্চাটা এ মাগুলো কাঁদছে কেন, তোমরা কী জন্য কাঁদছো? বলছে আমাদের স্বামী মারা গেছে। আমার মনে হয় বসার সিস্টেমটা এরকম না করে মায়েরা একটা দিক আর এরা একটা দিক, টোটালি আলাদা হওয়া দরকার, এটি বহুপাতের সময় নিয়ম ছিল, টোটাল এখানে জায়গার অভাব নেই, আলাদা হওয়া দরকার, তাহলে হরিকত শোভনটা ভালো হয়। সেখানে ওই ছোট্ট বাচ্চা প্রশ্ন করছে এই মায়েরা কাঁদছে কেন, তখন সেখানে সেই মায়েরা উত্তর দিচ্ছেন আমাদের স্বামী মারা গেছে, দেখছো না। তখন সেই বাচ্চাটা তত্ত্বজ্ঞান উপদেশের জন্য বলছেন তোমরা এত বড় হয়ে গেছো, তোমরা কাঁদছো, আমার দেখো কেউ নেই, মা বাবা নেই, কেউ নেই, আমি এভাবেই জীবনযাপন করি, এভাবে থাকি, আমি তো কাঁদি না। বলে আমাদের স্বামী চলে গেছে, দেখো এই অবস্থা, আমরা অনাথ হয়ে গেছি। বলে আমার তো কেউ নেই, ছোটো বয়সে আমি তো বেশ আছি। কত ছোট ছোট বাচ্চা দেখবেন বোম্বেতে দিল্লিতে, ছোট ছোট বাচ্চা চায়ের দোকানে কাজ করছে, কাপ ধুচ্ছে, কেউ নেই, কোথায় পড়ে রয়েছে কীভাবে কিছুই জানেন না। যমরাজি সেই ছোট শিশু বলছেন আচ্ছা তোমরা কাকে বলছো স্বামী নেই? বলছে এই তো তোমাদের স্বামী তো পড়ে রয়েছে, কি নিয়ে যাও। বলছে না, এর আত্মা চলে গেছে, মরে গেছেন, আত্মা নেই। সেই শিশুটা বলছে তাহলে ভালোবেসেছো কাকে? যার জন্য কাঁদছো সেটা যদি শরীরের জন্য হয়, শরীরটা তো পড়ে রয়েছে, নিয়ে যাও ঘরে। বাচ্চাটা বলছে যদি এতদিন সম্বন্ধ ভালোবাসা কার জন্য ছিল? বলে রাজার জন্য। রাজা কোনটা? এ দেহটা? তাহলে রাজাকে নিয়ে যাও, এই তো পড়ে রয়েছে। বললো না এটা না, আত্মা বেরিয়ে গেছে। কাম টু দ্য পয়েন্ট, আত্মা বেরিয়ে গেছে। তাহলে যে আত্মা বেরিয়ে গেছে বলছো, সে আত্মাকে কি তোমরা কোনোদিন পূর্বে দেখেছিলে? বলছো তাই তো, আমরা তো দেখিনি। তাহলে সে আত্মাকে তোমরা দেখো নি, যার সঙ্গে তোমাদের পরিচয় হয়নি তার জন্য তোমরা কাঁদছো, এটা কেমন কথা? ভালো করে যখন বুঝিয়ে বললেন তখন সত্যিই তো তাই। নায়াম আত্মা প্রবচনায় লভ্য ন মেধয়া ন বহু ন সুতে ন, এই আত্মা কারোর কাছে ধরা দেয় না, কি বস্তু। অথচ এই আত্মবস্তুর অনুপস্থিতি থাকলে এই সংসারটা এই মুহূর্তে ইউজলেস হয়ে যাবে, ইউজলেস মানে জঞ্জাল যেমন ফেলে দেয়, এক্ষুনি যদি এই মানুষগুলোর ভেতর থেকে আত্মা চলে যায়, আমি ভগবানের কাছে বললে আপনারা 100 বছর বাঁচুন, কিন্তু যদি চলে যায় ইনস্ট্যান্ট, এখানে যত সারা পৃথিবীতে যদি আত্মাগুলো সব ভ্যানিশ হয়ে যায়, তাহলে মৃতদেহগুলো পড়ে থাকবে, জড় বস্তুগুলো কে কাকে ভোগ করবে, কোনো কারণ থাকবে না। যার জন্য আমি আগে একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে অগাধ সম্পত্তি আপনাকে দিয়ে, হীরে মণি মাণিক্য টাকা পয়সা সোনার কয়েন সব দিয়ে তোমাকে একটা দ্বীপে রেখে আসব, একটা আয়াসল্যান্ডে, তোমাকে কারোর সঙ্গে দেখা করতে দেবো না, টোটাল তুমি একা ওখানে থাকবে, ওই সম্পত্তিগুলোই খাবে, সম্পত্তিগুলো মাখবে গায়ে, কি করবে তখন বলো, দুদিনে পাগল হয়ে যাবে। যে কথাটা গীতা তো কেউ পড়ে না, আমার মনে হয় কেউ পড়েনি গীতা, যদি সূক্ষ্ম ব্যক্তা বিজ্ঞান ভিত্তিক শোনে পাগল হয়ে যাবে। ভগবান ওই জন্য অর্জুন ওই জন্য বলেছেন, আমরা আজকে যে যুদ্ধ করতে নেমেছি, যুদ্ধ করে কি করব, সে আত্মীয় স্বজন যদি মরে যায়, যে সাম আর্থে কাঙ্ক্ষেনাহা ইত্যাদি কথা বলেছে, যাদের জন্য আমরা এই রাজ্য রাজধানী চাই, তারাই যদি মরে গেল কি করবে তুমি, কিসের সংসার এই ছায়াবাজি পায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। অর্থাৎ আত্মা বা আরে দ্রষ্টব্য, আত্মার জন্যেই আত্মা একে অপরকে ভালোবাসে, কিন্তু জানে না এরা, এই গোপন বিজ্ঞান ভিত্তিক বিষয়টা না জেনেই ভালোবাসে, আত্মার জন্যই আত্মা একে অপরকে ভালোবাসায় যুক্ত হয়েছে, এছাড়া হতো না। তাহলে মায়াবাদের বিচারে আমরা দেখলাম সম্পূর্ণ এটা ভিত্তিহীন, তারা কোনো অ্যাঙ্গেল থেকে বিচার করলে বলতে বল বিচার করে আমাদের সঙ্গে প্রমাণ করতে পারছেন না, খালি শুকনো তর্ক করে যাচ্ছেন, তারা প্রমাণ করতে তো পারছেন না, যে একটা প্রমাণ করুন কি বললেন কথাটা। অর্থাৎ রজ্জুতে সর্পভম বললেও সর্প বলে কোনো বস্তু নিশ্চয়ই আছে, তা নাহলে এই ব্যক্তিটা পাগল হয়নি, ও দড়িটার মধ্যে সর্প থেকে ভয়, সর্পের একটা ভ্রম হয়েছে, ভ্রমটাও তো ঠিক, এর সর্প বস্তু আছে। সেরকম এই জগৎ থাকে, প্রপঞ্চ থাকে, সব নশ্বর ক্ষণভঙ্গুর সবই ঠিক, যেটা গোকর্ণজি মহারাজ, যেটা গোকর্ণজি মহারাজ তার পিতা শ্রীকে বলেছিলেন, পিতা আত্মদেবজিকে বলেছিলেন, পশ্যানিসম জগদিদম ক্ষণভঙ্গ নিষ্ঠম বৈরাগ রাগ রসিক ভবভক্তি নিষ্ঠ, কি বলেছিলেন, পশ্যানিসম জগদিদম ক্ষণভঙ্গ নিষ্ঠম, পশ্য মানে দেখুন, পিতাশ্রী তাকিয়ে দেখুন, এই জগৎটা নশ্বর, এই জগৎ তো থাকে না, এর জন্য আপনি মমতা করছেন কেন, এটাতে মমতা করি তো আজকে আপনার এই কষ্টটা, দেহ অস্থ মাংস রধিরে অভিমতিম তেজ ত্বম, ত্বম মানে তুমি, এই যে রক্ত মাংস দেহের এই যে চারিদিকে সব, এ অভিনিবেশ ত্যাগ করো, এটা নিত্য নয়, এটা কিছু নয়। পশ্যানিসম জগদিদম ক্ষণভঙ্গ নিষ্ঠম বৈরাগ রাগ রসিক ভবভক্তি নিষ্ঠ, তাহলে পশ্যানি অনিশম, প্রত্যেক ক্ষণে ক্ষণে একটা চোখের পলকে পলকে সমস্ত জগতে পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে তো, তোমার শরীরেরও পরিবর্তন হচ্ছে, বাট ইউ ক্যানট ফিল, তুমি অনুভব করতে পারছো না, পুরো বডি চেঞ্জ হচ্ছে, ভেতরে টিস্যু মরে যাচ্ছে, চামড়াগুলো থেকে এক একটা ডিসপ্লেস হয়ে যাচ্ছে, যার জন্য ছোটো বয়সে দেখতে একরকম বড় হয়ে চেঞ্জ হয়ে যায়, কিন্তু কেউ বিচার করছে না, সমস্ত জগৎ ফ্র্যাকশন অফ সেকেন্ড, তার মধ্যেও সব জগৎ পরিবর্তন হচ্ছে টোটাল, যার জন্য আইনস্টাইন বলেছিলেন টাইম ইজ নাথিং বাট মুভমেন্ট, এগিয়ে যাওয়া, সব যার একটা ইভলিউশন, এরা পরিবর্তন হচ্ছে সব, এগিয়ে যাওয়াই জীবনের ধর্ম, পরিবর্তনই জীবনের ধর্ম, তাতে আসক্তি স্থাপন করা বুদ্ধিমানের কাজ নয়। গোকর্ণজি মহারাজ তার পিতাশ্রীকে এইটি বোঝাতে চেয়েছিলেন এবং সমর্থ হয়েছিলেন। পেতাত্মা ধুন্ধুকারী কেন সিদ্ধিলাভ করল, বলে সিদ্ধিলাভ করতো না, সিদ্ধিলাভ কোনোদিনই করত না। কেন এরকম ধরনের আড়াই হাজার বছর তিন হাজার বছরের পুরনো পেতাত্মা এক একটা জায়গায় পড়ে রয়েছে, আড়াই হাজার বছরের পুরনো পেতাত্মা পড়ে রয়েছে, তাদের সদ্গতি হয়নি, ঘুরছে। কখন তাদের সাধুসঙ্গ হবে, কখন এক শুদ্ধ মহাত্মা সামনে আসবে, কৃপা করবে, উদ্ধার করবে, তার জন্য অপেক্ষা, কবে হবে কোনো ঠিক নেই। তাহলে গোকর্ণজি মহারাজের পাল্লায় পড়েছিলেন বলে ধুন্দুকারী উদ্ধার পেয়েছিলেন। আর ধুন্দুকারী যে বলেছিলেন ডাকে, আমাদের গোকর্ণজি মহারাজ বলেছিলেন তোমার জন্য তো আমি গয়াতে পেতা আমি গয়াতে পিণ্ডদান করেছি, তোমার কিছু হলো না কেন? তখন ধুন্দুকারী যে কথাটা বলেছেন সেটা যদি ব্যাখ্যাটা ঠিক মতো না শোনে লোকে উল্টো ব্যাখ্যা করবে, ওই জন্য সিদ্ধান্তের কথা বলা উচিত। সেটা কি, ধুন্দুকারী সে কথাটা বলেছিল, কি বলেছিলেন, বলছেন গয়া পিণ্ডম সতে নাপি মুক্তির মেন ভবিষ্যতি, একশোবার যদি গয়াতে পিণ্ড দাও তাহলেও আমার মুক্তি হবে না। সে কী কথা, গয়াপিণ্ড তো বিশাল মহিমা, শাস্ত্রেতে গয়ার মহিমা এমন দেওয়া রয়েছে যেটা কি কোন আনব্রেকেবল, সেটাকে আমি ভাঙতে পারবো না। কিন্তু গয়ার মহিমা খণ্ডন হয়ে গেল যে, বলো না হয়নি। প্রথম কথা হলো ধুন্দুকারী এত অত্যাচার করেছেন, এত ব্যভিচার করেছেন, আর যে কষ্ট পেয়েছেন, এত পানিশমেন্ট পেয়েছেন, তারপরেতে তার বিবেক জাগ্রত হয়েছিল। নিজেকে ধিক্কার দিয়ে নিজের অযোগ্যতাকে প্রমাণ করবার জন্য ওই কথা বলেছিলেন, শতবর্ষে গয়াপিণ্ড দিলে হবে না, এই কথা বলেছে দৈন্যে। যখন মানুষের নিজের অযোগ্যজাত যখন মানুষের নিজের অযোগ্যতাটার অনুভব হয় তখনই মানুষ মাথাটাকে নিচু করে। যতক্ষণ পর্যন্ত নিজের অযোগ্যতার কোনো ফিলিংস না হয় ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ রক্ষা করতে পারে, আমাকে বাঁচান, এইসব বুদ্ধি কখনোই আসে না। নিজের অযোগ্যতার অনুভূতি থেকে দৈন্যের সৃষ্টি হতে পারে। সম্পূর্ণ অযোগ্যতার অনুভব হয়ে গেলে পরে তখন সবচেয়ে বড় যোগ্যতার উদয় হয়। যার মধ্যে সবচেয়ে অযোগ্যতার অনুভব হয়েছে আমার দ্বারা কিছু হয় না, আমার দ্বারা কিছু হলো না, যেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মুই সে লগিষ্ঠ, মোর নাম যেই লয় তার পাপ হয়, মোর নাম যেই শুনে তার পুণ্যক্ষয়, এমন নিঘৃণ্য মোরে কে বা কৃপা করে, এক নিত্যানন্দ বিনু জগৎ মাঝারে। এখন আমরা যদি প্রশ্ন করি, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যিনি কস্তুরী মঞ্জুরী রাধারানীর নিজজন, তিনি যা বলছেন এটা আমি সত্য বলে মেনে নেব? জগতের লোক বলছে ওই তো, এ নিজের পরিচয় তো নিজেই দিচ্ছেন, বলছেন বিষ্ঠা মলমূত্র তার পোকার থেকেও আমি নিচে, আবার নিজে বলছে জগাই মাদের থেকে আমি নিকৃষ্ট। তো এইরকম একটা পতিত ব্যক্তির সম্বন্ধে আমরা আলোচনা করে আমাদের সময় নষ্ট করব কেন, কি কারণে? উনি তো নিজের পূজা নিজেই দিচ্ছেন। জড়জগতের কোনো যে ব্যক্তির যদি ডিগ্রি থাকে সেটাকে বলবার জন্য ব্যস্ত হয়ে পড়ে না, কিন্তু অপ্রাকৃত জগতের গুরু বৈষ্ণবে যে কত ডিগ্রি আছে কল্পনা করতে পারবেন। ইংরাজি ভাষায় দেখবেন যখনই কেউ একটা নোংরা কাজ করে, যদি তিনজন মিলে একটা নোংরা কাজ করেছে, মাইন্ড ইট, আমি কী বলছি খুব সূক্ষ্ম কথা, তিনজন মিলে একটা নোংরা কাজ করেছে একসঙ্গে, কে যদি ধরা পড়ে, যদি তাকে জিজ্ঞাসা করায় কে করেছে, যে ব্যক্তিটা কে করেছে, তখন যে উত্তর দেবে সে প্রথমে নিজের নামটা বলবে। কিন্তু আমাদের এর মধ্যে আমাদের সমাজে এটা করে না, প্রথমে বলে ও করেছে। হ্যাঁ, ইংরেজিতে এরকম, ইংরেজি ভাষায় যারা জানে তারা জানেন, প্রথমে কোনো একটা কার্যকলাপ যে খারাপ কাজ হয় প্রথমে দেখবেন বলা, প্রথমে বলবে আমি করেছি, প্রথমে আমার নাম বলবে, তারপরে তারপর সে, আমি বা আমার, উত্তম পুরুষের কথা, আমি বা আমার এই শব্দটা হচ্ছে উত্তম পুরুষের কথা, আর উত্তম পুরুষের সঙ্গেই পুরুষোত্তম ভগবানের সম্বন্ধ, এই সম্বন্ধে সন্ধ্যেবেলা আমি আলোচনা করব, সব মিশিয়ে ফেললে এগোবে না। তাহলে আমরা দেখলাম বড় আশ্চর্য কথা, মায়াবাদীগণের বিচার আমরা গ্রহণ করছি না, তাহলে সৃষ্টির রহস্যের ব্যাপারে জানলেন এই জগৎ মিথ্যা নয়, কিন্তু এই জগৎ ক্ষণভঙ্গ থাকে না। আমরা দশম অধ্যায়েতে দ্বিতীয় স্কন্ধে চলে গিয়ে সেখানে সামান্য কিছু আলোচনা করব। সেখানে বলছেন তাহলে গোকর্ণজি মহারাজের যে কথাটা ফিনিশ করা শেষ করা হলো না, এক প্রথম কথা হলো দৈন্যের জন্য কাতর হয়ে কথাটা বলছেন আমার দ্বারা কিছু হবে না, আর সত্যি সত্যি যে ওই গয়াপিণ্ডের দ্বারা হলো না এটার কি জবাব দেবেন, বলে এটার জবাব এই, যে বংশে যে মৃত্যু হয় সেই বংশে সেই রক্তের সম্বন্ধে গোত্রীয় সম্বন্ধে তাকে গিয়ে পিণ্ড দিতে হয়, আর ধুন্দুকারী বাইরে থেকে তাকে ছোটোবেলায় কোন বংশ থেকে নিয়ে এসেছিল এরা জানে না, কিন্তু না জেনে গোকর্ণজি মহারাজ ওই ওই যে গোত্রের যে নাম ওই গোত্র ঋষি ঋষির গোত্র সেই গোত্র বলতে হবে, তবে সেই পিণ্ডটা তার নামেতে জমা পড়বে, কিন্তু তার তো জানে না, গোকর্ণজির কোনো দোষ নেই, গোকর্ণজি জানে আমার পিতার পিতার আমার ভাই এটা, ওই জন্য ওই গোত্রতে দিয়ে দিয়েছেন তার জন্য হয়নি। তাহলে গয়ার গয়া গয়া ধামের চরণে আমার দণ্ডবত রোগ, যে গয়া ধামকে গয়াসুরকে ভগবান প্রতিজ্ঞা করেছেন, আমি প্রতিজ্ঞা করলাম করে নিজের চরণটাকে ওখানে রেখেছিলেন, অনেক মহিমা, সেই সব কথা বলতে গেলে গয়ার গয়ার কথা বলতে হবে, কালে গয়ার সম্বন্ধে যেন কাউর এই ধাম গয়াধামের সম্বন্ধে যেন কাউর যেন অশ্রদ্ধার উৎপত্তি না হয়, এই জন্য এই কথাটা আমাকে বলতে হল। অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পশনমোতয়ো মন্নন্তরে শানুকাথা নিরোধ মুক্তিরাশ্রয়ঃ দশমস্য বিশুদ্ধার্থম নবানমিহ লক্ষণ বর্ণয়ন্তি মহাত্মনঃ শ্রুতেন অর্থেন চাঞ্জসা। অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পশনমূতয়ো মন্নন্তরে শানুকথা নিরোধ মুক্তিরাশ্রয়ঃ দশমস্য বিশুদ্ধার্থম নবানমিহ লক্ষণম, যে এই দশটা লক্ষণযুক্ত যে তত্ত্বটা আমরা এতক্ষণ এতদিন ধরে চিৎকার করতে বোঝাবার জন্য আমরা আলোচনা করবার জন্য বসেছি, সেই তত্ত্বটার দশটা লক্ষণ আছে, এই দশটা লক্ষণের টোটাল বর্ণনাটাই এটি শ্রীমদ্ভাগ, বোঝা গেল কি বললাম, যে দশটা লক্ষণ এখন বলছি, অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পশনমূতয়ো মন্নন্তরে শানু কথা নিরোধ মুক্তির আশ্রয়ঃ, এই যে দশটা বিষয় এই দশটা বিষয়ের টোটাল বর্ণনা এটারই নাম হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের বর্ণনা। কি করে বুঝবো, বলে এক অল্প উদাহরণ দিলে বুঝে যাবেন, অল্প কথায় বলছেন দশটি পদার্থ পরস্পর ভিন্ন হলেও তাতে স্বাস্থ্যের ভিন্ন হইবা সম্ভব, কেন অদ্বয় জ্ঞান তত্ত্ব, তত্ত্বটা একটা কিন্তু দশ রকমভাবে আমরা বোঝাচ্ছি, তার মানে এই নয় সে তত্ত্বটা টুকরো টুকরো হয়ে দশ রকম হয়ে গেছে। অনেকে এই জীবাত্মাগুলো ভগবান থেকে এসছে এই কথা মানে ওরা মনে করে ভগবানকে পিস পিস করে টুকরো টুকরো টুকরো টুকরো করে এই বীজগুলো, তা নয়, সেটা নয়, ভগবান থেকে জীবগণ এসছেন, জীবগণের সঙ্গে ভগবানের অনন্তকালের সম্বন্ধ, ভগবান থেকে এসছেন মানে কি ভগবানকে টুকরো টুকরো করেছে পাউডারের মতো করে সেখান থেকে এসছে নাকি, অনেকে এসব ফরেনাররা প্রশ্ন করে, মহারাজ ফরেনাররা প্রশ্ন করে মহারাজ জীবাত্মা কি নতুন আবার তৈরি হয় প্রোডাকশান হয় নাকি, জীবাত্মা নতুন প্রোডাকশান হয় কী রকতা, জীবাত্মা ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, যারা অঙ্ক করেছেন তারা জান, তো ইনফিনিটির সঙ্গে অনন্তর সঙ্গে তুমি আবার হিসাব চিসাব কী করতে যাচ্ছ মূর্খের মতো, ভালো এইসব বুদ্ধি আসে ভালো কথা, মহারাজ জীবাত্মাকে নতুন তৈরি হয় না, জীবাত্মা অনন্তকাল যা আছে আছে, কিন্তু অনন্তকাল ধুলিকণার মতো সমস্ত, তাদের ফোড়াবার কোনো সম্ভাবনাই নেই, অনন্তকাল চলবে, এই অনন্ত জীবরাশির সঙ্গে ভগবানের নিত্য সম্বন্ধ ছিল, আছে, থাকবে। চেষ্টা করেও কেউ কাটতে পারবে না। যদি বলে আমি কেটে দেবো ভগবানের সঙ্গে, ঝগড়া করে দেবো, হবে না, থাকবেই। কালকে এই সম্বন্ধে গভীর তত্ত্ব আলোচনা করেছিলাম। পুরুষ, পুরুষ যে এই কথাটা, এটা দুরকমের, পরম পুরুষ, একটা ছোট্ট ভোক্তা পুরুষ, ভোক্তা পুরুষ যেটাকে জীবাত্মা বলে, সেটা পুরুষ মানে এই পুরুষ আর স্ত্রী এটা নয়, যেটা ব্যাখ্যা আমি আগে করেছিলাম। দেহের মধ্যে রয়েছেন বলে দেহে পুরে, দেহে পুরে বসতি ইতি পুরুষঃ, পুরে অর্থাৎ দেহে বসতি ইতি পুরুষঃ, অর্থাৎ যত জীবাত্মা আছে গাধার শরীরে, ঘোড়ার শরীরে, যে কোনো জায়গায় থাক, সবই পুরুষ, সব ভোক্তা। বাঘও ভোগ করতে চাইছে, ভোগ করতে চাইছে, তো বাঘের দর্শন আলাদা, সিংহের দর্শন আলাদা, আপনার দর্শনটা একটু আলাদা, তাই তো? কখন যদি এখানে একজন দেখা যায় বিষ্ণুপ্রিয়া দেবী, মহিষী নারী, ভগবানের শক্তি, যদি বিষ্ণুপ্রিয়া দেবী সামনে থাকেন আর সামনে যদি একটা বাঘ থাকে, সে কী মনে করবে? একটা রক্ত মাংসের খাওয়া পেয়ে গেছি, তাই তো মনে করবে? বিষ্ণুপ্রিয়া দেবী গৌর বিজ্ঞে মিলে গেলেন, দরজাটা বন্ধ হলো, দেখে কেউ নেই, মিলে গেলেন ধামেশ্বর গৌরের সঙ্গে। চৈতন্য মহাপ্রভু টোটাকবিনাতে মিলেছেন, কেউ দেখলেন, যার যেরকম ভাব, কেউ কেউ জগন্নাথে মিলে গেছেন দেখলেন, কেউ সমুদ্রে চলেন, তিনটেই ঠিক। আমাকে যেমন তর্কবিদ করেন, তিনটেই ঠিক, যে যেরকম দর্শন সেরকম হয়েছে। তাহলে বাঘ বা সিংহ তারা রক্ত মাংসের দর্শন নিয়ে আপনাকে মনে করছেন এটা খাওয়া পেয়ে গেছি, বেশ চিবিয়ে খাবো। আর যদি একটা সাধুর কাছে আপনি পড়েন, একটা মা এসে গেছে আমার সাথে, এই কথাই বলবেন। যতক্ষণ মানুষের ভোক্তা বুদ্ধি থাকে, ভোগ বুদ্ধি জড়জগতে, তখন সে ততক্ষণ পর্যন্ত এটা মেয়ে ছেলে, এটা বেটা ছেলে, একটু রক্ত, একটা মাংস, এটা এই খাওয়ার জিনিস, এই সব দেখবে সে। সেই সব দর্শন থেকে যতক্ষণ আপনারা, আমরা ছুটি না নেব, ততক্ষণ আমাদের কোনো রেহাই নাই। এই সব দর্শন থেকে আমাদের ছুটি নিতে হবে, কিছুদিনের জন্য ছুটি নয়। ছুটি মানে বলতে পারে ক্যাজুয়াল লিভ না, ছুটি মানে পার্মানেন্ট, অনন্তকালের জন্য আমাদের এই দর্শন থেকে ছুটি নেওয়ার মানেই হলো আমরা দেহের চিন্তার বাইরে চলে গেছি, অনেক উপরে উঠেছি। যতক্ষণ পর্যন্ত এই পর্যায়ে না যায়, ততক্ষণ পর্যন্ত তারা উপরে উঠেছে, আমরা মেনে নিতে পারি না, হয় না। তারা বলতে পারেন আমি উঁচু আসনে বসেছি, আমাকে উপদেষ্টার আস, বসতে পারো, কিন্তু বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আম গাছে কখনো জাম হয় না, আর জাম গাছে লিচু হয় না। একই গুরুর কাছে অনেক ব্যক্তি আসেন, কিন্তু দেখা যায় যে কাউর কিছু হলো আর কাউর কিছু হলো না, তাহলে একই গুরুর কাছে, একই গুরু পাদ পদ্মের কাছে কি হলো বললেন, দেখা গেল সেখানে দীক্ষা গ্রহণ করলেন, একই শিক্ষা। আমরা একটা উদাহরণ দিই উপনিষদ থেকে, সেখানে ইন্দ্র মহারাজ, স্বর্গের রাজা ইন্দ্র এবং বিরোচন, অসুরদের রাজা বিরোচন, এই বিরোচন আর এই ইন্দ্র মহারাজ দুজনে মিলে গেলেন কোথায়, বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির কাছে ব্রহ্মবিদ্যা লাভের জন্য। বলে আপনি ব্রহ্মবিদ্যা ভালো করে আমাদের একটু শিখিয়ে দিন, শরণাগত হলেন, তাদের শরণাগত, তাদের ডিগ্রি অনুযায়ী শরণাগত হয়েছে, যেরকম ইনক্লিনেশন। গুরুদেব বৃহস্পতি যখন নিজের সাধ্যমতো ব্রহ্মতত্ত্বকে তাদের সামনে উপস্থাপন করলেন, ব্রহ্মবস্তু এই বস্তু, সেই সময়তে যখন তারা চলে আসছেন, তখন বিরোচনকে জিজ্ঞাসা করা হলো ব্রহ্মবস্তু সম্বন্ধে কি বুঝেছেন আপনি, বলে ব্রহ্ম এরকম সম্পূর্ণ বিপরীত। ইন্দ্র মহারাজকে জিজ্ঞাসা করা হলো ব্রহ্ম কি বস্তু, তিনি সঠিক বললেন। তাহলে ব্রহ্মের কিছু উপলব্ধি ব্রহ্মের কিছু উপলব্ধি হলো ইন্দ্র মহারাজের, কিন্তু ব্রহ্মের কোনো উপলব্ধি হলো না বিরোচনের। বলে কেন, একই সঙ্গে তো শিখতে বসেছিলেন, বলে একই সঙ্গে শিখতে বসতে হবে কি, তাদের এক একজনের আলাদা আলাদা আলাদা সংস্কার ছিল। ইন্দ্রের যে সংস্কারটা দেবভাব তার, আর এর সংস্কার আলাদা, এর অসুর ভাব, আসুরিক ভাব, যারা দেখবেন জন্মায় ঠিকুজিতে লেখা থাকে, এই শিশু দেবগণ, এই শিশু রাক্ষসগণ, এই শিশু নরগণ, নরগণের সঙ্গে রাক্ষসগণের বিয়ে হয়ে হয়ে গেল, ও খেয়ে নেবে চিবিয়ে, দুদিনের মধ্যে অশান্তি, মিলিয়ে করতে হয়। এসব বিচার আছে যারা হস্তরেখাবিদ এসব করেন, কিন্তু কথাটা ঠিক। তাহলে দেখা গেল ইন্দ্র মহারাজের সংস্কার আলাদা হওয়ার জন্য, ইন্দ্র মহারাজের সংস্কার যেহেতু সাত্ত্বিক প্রধান, আর সাত্ত্বিক প্রধানে জ্ঞানের যে ধারণ ক্ষমতা থাকে, লেখাই আছে, গীতাতেও বলেছে, ধারণ ক্ষমতা বেশি হয় কখন, সাত্ত্বিক ভাব যদি কার বেশি হয়, আর যদি কারোর মধ্যে রাজসিক ভাব দেখবেন জ্ঞান ধারণের ক্ষমতা কম, ক্যাচিং পাথ থাকবে না। সেরকমভাবে তাহলে দেখা গেল ইন্দ্র মহারাজের কাছে ওই শিক্ষাটা স্থান পেয়েছিল হৃদয়, যদিও পরিপূর্ণ তো হয়েছিল কি না, কেন দেবতা তিনি, যেরকম ভগবান বোঝাবেন সেরকম অনুপাতে হবে, আর কিন্তু তার হলো না। এখন যদি প্রশ্ন একই সঙ্গে শিক্ষা করলো কেন বোঝায় হবে না, কোনো কোনো জগতে দেখি পয়সাওয়ালা বাবা, তাকে তিনি পড়াশোনা জানেন না কিচ্ছু, তারা মনে করে যে পয়সা দিয়েই সব হয়ে যাবে, তাই বলে এক একটা সাবজেক্টের জন্য মাস্টার রেখে দিয়েছে সমস্ত কিছু, তারপরে যখন পরীক্ষার শেষে রেজাল্ট বেরোলো তখন তার কাছে খবর হলো এগ্রিগেটে ফেল করেছে, তখন বলছে ক্যা এগ্রিগেট কা মাস্টার লাও, বলছে এগ্রিগেটের মাস্টার নিয়ে আসো, আমি যখন সব মাস্টার রেছি এগ্রিগেটেরও মাস্টার রাখবো, এরকম হচ্ছে বোকা আমরা, বলছে আমি যখন সব বিষয়ের মাস্টার রেখেছি এগ্রিগেটেরও মাস্টার রাখবো, নিয়ে এসো, টাকা আমার কম নেই, ওই জন্য গায়ের জোরে সব হয় না, অর্থ বলে গায়ের জোরে সব মনে হয় সব হয়, কিন্তু হয় না। তাহলে একই গঙ্গার তীরেতে একটা নিম্ববৃক্ষ একটা আম্রবৃক্ষ জন্ম নিল, কিন্তু যখন ফল ধরল তখন আম্রবৃক্ষের রসাল ফল হলো আর নিম্ববৃক্ষে তো হলো না, কী কারণে? একই জল, একই হাওয়া, একই গঙ্গার তীরে তাদের জন্ম হয়েছে পাশাপাশি, বলে তার কারণ হলো দুজনের সংস্কারের পার্থক্য। আম গাছের যে সংস্কার বীজটা তার সংস্কার অনুযায়ী হয়েছে, আর নিম গাছের যে বীজ সে সংস্কার অনুযায়ী হয়েছে, সেরকম যেরম যেরম সংস্কার হবে সেই সংস্কার অনুযায়ী তার তার অগ্রগতি হবে। কিন্তু এই সংস্কারগুলো সবটাই মুছে ধুয়ে ফেলা যাবে কখন, এই সংস্কারগুলো সব মুছে ফেলা যাবে কখন, যখন কেউ পরিপূর্ণরূপে এক পরম সদ্গুরুর চরণে আশ্রয় পেয়ে তার পূর্ণ কৃপা লাভ করেছে, অর্থাৎ আমি যেটা কালকে বলেছিলাম, যিনি সৎশিষ্য তিনি অবশ্যই সদ্গুরু, যিনি সৎশিষ্যরূপে আপনার সামনে দেখছেন, যিনি সৎশিষ্য তিনিই সদ্গুরু, তাহলে সদ্গুরুর পূর্ণ কৃপা পাওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনে যা কিছু হিস্ট্রি পুরনো ইতিহাস সংস্কার আদি সব মুছে গেছে, এগুলো থাকে না। যখন কেউ পূর্ণ বৈষ্ণবতায় অধিষ্ঠিত হয়ে যায় তখন আসার পূর্বে জন্মে সে পূর্বজন্মে সে ব্যাধ ছিল, মহারাজে ব্যাধ ছিল, পশু মেরে খেত, আরে মেরে খেত, তুমি তো মানুষ মেরে খাচ্ছ, পকেট মেরে খাচ্ছ, সে মেরে খেত, আস্তে বৈষ্ণব হয়ে গেছে, যেটা চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিয়েছেন, সে পূর্বে ব্যাধ ছিল শিকার করে খেত, আজকে সে পরম বৈষ্ণব হয়ে গেছে, একটা পিঁপড়ে দণ্ডবোধ করতে গেলে একটা পিঁপড়ে যেন আমার শরীরে চাপা পড়ে মরে না যায় সে ঝেড়ে দিয়ে পিঁপড়েটাকে সরিয়ে দিয়ে দণ্ডবোধ করছেন। তাহলে যারা বাস্তবিক হরিভজন করেন তাদের আর আমি বলতে পারবো না পূর্বে ও শূদ্র ঘরে জন্মেছে, পূর্বে ওই ক্ষত্রিয় ঘরে জন্মেছে, এই জন্য বলতে পারবো না, কেন তার যদি পরিপূর্ণ রূপে তার উপর কৃপা হয়ে থাকে তার পরিপূর্ণ বৈষ্ণবতার জন্য সে ভগবানের সম্বন্ধে এমন যুক্ত হয়ে গেছে, আর তাকে ওই সংস্কার খারাপ এইসব কথা তাদের জন্য আর প্রযোজ্য, নট অ্যাপ্লিকেবল ফর দ্যাম, তাদের জন্য আর প্রয়োগ করা যাবে না, এইসব শব্দ উড়ে গেল। যেমন কালকে আমি বলেছিলাম বংশীদাস বাবাজি মহারাজ তিনি হচ্ছেন বাইরের দৃষ্টিতে কৈবর্ত কুলে আবির্ভাব হয়েছেন, কিন্তু বংশীদাস বাবাজি মহারাজ ভগবানের নিত্যজন, বাইরের দৃষ্টিতে যে কুলেই আবির্ভাব হন আপনি কিছু বলতে পারবেন না, বলতে গেলেই অধঃপতিত হয়ে যাবেন, একবারে এমন পড়া পড়তে হবে কোথায় নিচে, রিয়ালাইজেশন একেবারে নিচু স্তরে, পাশবিক লেভেলে চলে যাবে। আমাদের পড়ে যাওয়া মানে কনসিয়াসনেসের একেবারে অধঃপতন, তাই তো? পড়ে যাওয়া মানে কি? চেতনা আস্তে আস্তে সুপ্ত হয়ে একেবারে শেষ হয়ে যাবে, এটি আমরা বলি। হরিদাস ঠাকুর বাহ্যদৃষ্টিতে মুসলিম কুলে আবির্ভাব হয়েছেন, কিন্তু তাকে দিয়েই তো মহাপ্রভু প্রমাণ করলেন সেই নামের আচার্য। নামের আচার্য মানে নাম আর নামই অভিন্ন। তাহলে ভগবান বলতে চাইছেন আমার আচার্য, আর আমাকে যখন কাউকে দিতে চাইবে দিয়ে দেবে ও, তাই তো? হরিদাসকে নামের আচার্য করে দিয়ে, নামের আচার্য মানে সর্বশ্রেষ্ঠ আর কি, আর কোনো আচার্যের নামের আচার্য সবশ্রেষ্ঠ। অবশ্য সব আচার্যই নাম আচার্য, যে আচার্য নামের আস্বাদন করেনি সে আচার্য হতেই পারবে না, কাজে এগুলো সব ব্যাখ্যার অপেক্ষা রাখে, নাহলে ভুল বুঝবে না এই আচার্য তো, এই আচার্য নাম আচার্য নয়, না যে সিদ্ধিলাভ করেছেন তারা নামের গুণেই সিদ্ধিলাভ করেছে, তারা সবাই নামের আচার্য। অর্থাৎ হরিদাস ঠাকুর গুরু, তার আনুগত্যে নামের মহিমা, আমি আজকে নামের মহিমাই আপনাদের সামনে বলছি। এই যত কথাগুলো বলছি তার মূল সেন্টার পয়েন্ট কি, কৃষ্ণ নামক বিষয়কে আপনাদের সামনে প্রকাশ করা, তাই তো? তাহলে আমি নামের প্রকাশ করতে ভাগবতজী মহাপুরাণে ব্যাখ্যা করবে নামের, নামের কথাই প্রমাণ করতে বসেছি। তাহলে আমরা দেখলাম এখানে স্বর্গ কাকে বলে, বলছে কালকে যে সৃষ্টির আলোচনা করেছিলাম, মহত্তত্ব আদি যা কিছু হলো এই সব যে টোটাল বিষয়টা, এটাকে বলা হয় স্বর্গ। আর বিসর্গ কাকে বলা হয়, বিসর্গ হলো নেক্সট স্টেপ, পরের যে স্টেপ সেটাকে বলে বিসর্গ। বিসর্গ মানে বিশেষ স্বর্গ, সেটা কি? ব্রহ্মা যখন কৃপা পেয়ে রেগুলেটেডভাবে সব প্রাণী আদি সব সৃষ্টি করতে আরম্ভ করলেন, ওটাকে বলা হয়েছে বিসর্গ। হয়ে গেল চরাচর জগতের সৃষ্টি, এটাকে বলে বিসর্গ। আর ভগবানের সৃষ্ট জীবলোকের তত্ত্বৎ মর্যাদা রক্ষা দ্বারা উৎকর্ষ লাভ, সেই সব জীব, যে সব সৃষ্ট জীব তত্ত্বৎ মর্যাদা রক্ষা করবার যে ব্যাপারটা দ্বারা যে উৎকর্ষ লাভ হয় সেটাকে বলে স্থিতি। অর্থাৎ তাদের সেরকম অবস্থায় যদি না হয় তাহলে স্থিতি থাকবে না। আর এইরূপ উৎকর্ষে অবস্থিত আপন ভক্তগণকে ভগবানের যে অনুগ্রহ, যার দ্বারে, যার দ্বারা ভগবান বেঁচে থাকবার জন্য জীবগণ ইচ্ছা করে, সেটাকে বলা হয় অনুগ্রহ বা পোষণ, পোষণ বলা হয় তো। এখন অন্যয় ব্যতিরিকভাবে ভগবান সবাইকেই পোষণ করছেন, অন্যয় ব্যতিরিকভাবে ভগবান সবাইকে পোষণ করছেন। আপনাদের মধ্যে যদি সবাইকে প্রশ্ন করা হয় কাউকে, যে তোমরা কী জন্য বেঁচে রয়েছ, তাহলে কী উত্তর দেবে? বলে এই জগতে রস আছে এই জন্য বেঁচে রয়েছি। সত্যি কথা তো, যদি রস না থাকে কে বাঁচবার চেষ্টা করবে? কোন ব্যক্তি আছে? কেউ স্বীকার করবে না। ব্যাগ, বাঘ, ভাল্লুক, বিড়াল থেকে আরম্ভ করে কুকুর, ইঁদুর, যত প্রাণী, তাই বলি কী জন্য বেঁচে রয়েছে? রস পেয়েছি। রস পেয়েছে না? একটা মশাকে মারতে যান সেও পালিয়ে যাবে, ও বলছে আমি রস পেয়েছি, আমাকে মেরো না, আরও কিছুদিন আমি রস পান করব, তাই কি না? ও পালায় কী জন্য? আরও রস পান করতে চায়। অর্থাৎ রসের মধ্যে সবাই ডুবে রয়েছে রসগোল্লার মতো। রস ছাড়া কেউ বাঁচবে না কোনো মানুষ। রসের অভাব হয়েছে বলেই তো গলায় দড়ি দিল, ওকে আমি বিয়ে করব, দিল না, গলায় দড়ি দিয়ে দিল। তার মানে কি? রসের অভাব হয়েছে। রসের অভাব বলে কেউ বাঁচতে চায় না, কিন্তু রসের ডেফিনেশন কেউ জানে না, রসের যে বাস্তবিক ডেফিনেশন এটা জানে না। এই জন্য যেখানে রস নেই বাস্তব সেটাকে রস ভেবে নিয়েছে, জড় রস, হেয় রস। ভক্তিবিনোদ ঠাকুর এরকম হাত জোর করে রসের চরণে প্রার্থনা করছে, রসকে পার্সোনিফাই করেছে, বোঝা গেল? রসকে স্বরূপ, রসের স্বরূপ দেখেছেন, দেখে রসের চরণে প্রার্থনা করছে, হে রস দয়া করে আপনি কৃপা করুন, মানে অপ্রাকৃত জগতের রস। রসের চরণে ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করছেন যেন বাস্তবিক আপনার কৃপা আমার হয়, যেন আপনি আপনার স্বস্বরূপে আমাকে কৃপা করবেন, আপনার বিকৃত বিকৃত স্বরূপে কৃপা করবেন না। তাহলে তো সেই কথা বিকৃত, তুমি আমার আমি তোমার, ওই কেলেঙ্কারি শুরু হয়ে যাবে। এগুলো যে জড় রস, ওই জন্য আমি আগে অনেক দশ দিন আগে বোধহয় বলেছিলাম, জিম ডেলার ভালোবাসা, লায়লা মজনুর ভালোবাসা, দন নলার দয়মন্তীর ভালোবাসা, এই জগতের স্ট্যান্ডার্ডে যতই উচ্চ হোক অপ্রাকৃত বিচার এগুলো সবই হেয় কুৎসিত। জড়জগতের বিচারে দার্শনিকরা জড়জগতের যারা আছেন তারাকে একবার টপমোস্ট বলছেন, এর ওপরে আর হয় না। কিন্তু অপ্রাকৃত বিচারে এগুলো সব হচ্ছে হেয় ঘৃণ্য, এর মধ্যে কোনো বাস্তবতা নাই। জড়দার্শনিকরা তো এর ওপরেই সব অ্যানালিসিস করেছে, এমনকি তারা এত বড় পাশবিক চরিত্র লাভ করেছে যে রাধা গোবিন্দের অপ্রাকৃত বিষয় সম্বন্ধে জড় কথা লিখছে। আর যদি আমার সামনে পড়েন তো হয়ে যাবে, তাদের কায়দা হয়ে যাবে, এতটাই অধঃপতিত হয়েছেন, পাশবিক চরিত্র লাভ করেছেন তারা রাধা গোবিন্দের অপ্রাকৃত যুগল মিথন, যেখানে স্ত্রী পুরুষ বলে কোনো ভাব নাই, ওরা ওই রাধা গোবিন্দের লীলা নিয়ে যা তা কথা লিখছেন সমস্ত। এদের আর মানুষ ভগবান কবে কৃপা করবেন তারাই জানেন, আমরা বলতে পারি না। দূষিত চিন্তা, তাহলে পোষণ যেটাকে হচ্ছে, তাহলে ভগবানের যদি ভজন নাও করে কেউ, তাকেও ভগবান পোষণ করছে তো, অন্যায় ব্যতি করছে না, তাহলে জড়জগতের লোকগুলো পোষণ হচ্ছে। চল একটু মোগলাই খেয়ে আসি, কাউ তো ধোঁসা খেয়ে আসি, রস পাচ্ছে, এইভাবে তারা বেঁচে রয়েছে, নানারকম ফুর্তি লুটছে। আর কর্মসময়ের বাসনা জীবের মধ্যে যে আছে এগুলো গেলে উতি বলা হয়, উতি মানে কর্ম বাসনা, উতি মানে কর্ম বাসনা, কিছু করবার সব যে টেন্ডেন্সি এটাকে বলা হয় কি উতি, অর্থাৎ কর্ম বাসনা উতি। আর ভগবানের অনুগ্রহ লাভ করেছে যেসব মনু, বিভিন্ন মন্বন্তরে নতুন নতুন মনু হয়, সেই মনুগুরু মনুদের ওপর, সেই সেই মনুগুরুর ওপর অনুগ্রহ করে ভগবান বিভিন্ন রূপ ধারণ করেন, অনুগ্রহ করেন। এই যে পদ্ধতিতে অনুগ্রহ করেন তার মধ্যে যে একটা প্রমাণ রয়ে যায় তার নাম হচ্ছে মন্বন্তর। এইভাবে আমরা দেখলাম অত্র মানে এখানে এই শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের সম্পূর্ণ প্রচারের বিষয়, প্রকাশের বিষয় একই কি মানে অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানম পশন মূতয়। আমি উল্টো গুণি, আমাদের তো উল্টো গোনা হয়ে গেছে জব করে করে, তাহলে দশটা হলো এরমভাবে, ছোটোবেলায় গুনেছিলাম অন্য, এক নম্বর অন্যভাবে গুনতে হয়। এই জন্য অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানম পশন মূতয় মন্নন্তর, মন্নন্তর ঈশানু কথা ভগবানের কথা, আর মন্নন্তরের কথা বল ঈশানু কথা মানে ভগবানের যত অবতার সেই কথা। আর মুক্তি বলে যেটা বলো সে সম্বন্ধে সার্বভৌম ভট্টাচার্য, আমি আবার চৈতন্য চরিতামিতে চলে যাই, খুব রসের ব্যাখ্যা এসব। চৈতন্য চরিতামিতেতেই যখন ছিল সার্বভৌম ভট্টাচার্যজি মহারাজের যখন ভক্তি হল পরিপূর্ণ কৃপালা বলো চৈতন্য মহাপ্রভুর, তখন সে মহাপ্রভুর স্তুতি করছে, করেছে কি না, শতশোক করে স্তুতি করলেন। আর ভাগবতের যখন ব্যাখ্যা সম্বন্ধে বললেন, সেখানে যখন মুক্তি কথাটা রেখে দিলেন ভাগবতের একটা শ্লোকের মুক্তি কথাটাকে রেখে দিয়েছেন, আমি সেই জায়গায় এলে আবার দশম স্কন্ধে তুলব অবশ্যই। তখন মহাপ্রভু এখন অল্পের মুখে স্পর্শ করে যাচ্ছি, মহাপ্রভু বললেন মুক্তি কথাটা তুমি তুলে দিলে কেন, তুমি এখানে ভক্তি উচ্চারণ করলে কেন, এটা তো ভাগবতে তো মুক্তি রয়েছে, তুমি এটাকে চেঞ্জ করলে কেন, পরিবর্তন করলে কেন, ভক্তি করলে কেন। সার্বভৌম ভট্টাচার্য বলছেন যে এতদিন আমি এই কথা বলেছিলাম কিন্তু মুক্তি আমার আর মুখে আসবে না, আর আমার মুখে আমার উচ্চারণ আমি করতে পারছি না। বলে কেন, বলো না, আমি মুক্তি শব্দ শুনলেই আমার ভয় হয়, এতদিন আমি কষ্ট পেয়েছি এই মুক্তি মুক্তি এইসব কথা নিয়ে। বলো কেন, এই কথাটা যদি ঠিকভাবে ব্যাখ্যা করো, মুক্তি মুক্তি যার পদে জীবে তো মুক্তিপদে সদায় ভাগ, এটা না বলে জীবে তো ভক্তিপদে সদায় ভাগ, এই শ্লোকের পূর্ণ ব্যাখ্যা আমি করব দশম স্কন্ধে এলে, যদিও খুব চিন্তিত আমি সময় অত্যন্ত, কেন যেভাবে ব্যাখ্যাটা হচ্ছে সেটা লোকের আনন্দ হয় এভাবে এ তোলা থাকবে। বলছে এই জন্য বলছেন, যখনই এ কথা বললেন তখন মহাপ্রভু বললেন তো ভাগবতে তো জীবে তো মুক্তিপদে সব দায় ভাগ দেয়া আছে, তুমি কেন ভক্তিপদে পাঠ করছো। বলো আমি মুক্তি আর পাঠ করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। বল কেন, এতদিন মুক্তি মুক্তি করে খুব কষ্ট পেয়েছি এই জন্য আমি ভক্তি বল। আর মুক্তির কথার ব্যাখ্যা আমাদের জীব গোস্বাইপাদ বলেই দিয়েছেন, মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি ইতি মুক্তি। জীবের স্বরূপে অবস্থিত হয়ে যাওয়া অর্থাৎ ভগবানের নিত্য সেবা লাভ করা, ভক্তি লাভ করা, এটাকে বলে মুক্তি, বাস্তবিক মুক্তি। কি যেটাকে আপনারা সুইসিডাল স্কোয়াড বলেন, অর্থাৎ নিজের গায়ে বোম বাঁধব, বেঁধে ঝাঁপ দেবো, ওই নেতাটাকেও মেরে ফেলবো, আমিও মরবো, এটাকে কি বলে সুইসিডাল স্কোয়াড বলা হয়। আমি নিজেও মরবো, ওকেও মারব। যারা এই ব্রহ্মেতে মিলে যান তাদের আত্মহত্যা করা বলা হয়, ভগবানের সঙ্গে তারা এই ব্রহ্মের সঙ্গে মিলে যাবে না। রে মহারাজ, ভগবানের ব্রহ্মের সঙ্গে তুমি মিলে যাবে তাতে তোমার কি ফায়দা হবে? ভগবানের স্বরূপ যদি তুমি উপলব্ধি করো, ভগবানের নিত্য সেবা করো, তাহলে তুমি ভগবানের রূপ দেখতে পাবে, ভগবানের সঙ্গে খেলা, ভগবানের সেবা, তুমি তা না করে ব্রহ্মে মিলে যাবে। আচ্ছা, এটাই যদি লাভ মনে করো, করো। এই সম্বন্ধে আমরা পরে আলোচনা করব, পরে এইসব প্রসঙ্গ আসবে। তাহলে মহাপ্রভু বললেন, মুক্তি যার পদে তাকে মুক্তিপদ বলা হয়, এরকম পাঠ করলে তো অসুবিধা হতো না। মুক্তি যার পদে, যারা যারা ব্যাকরণ পড়েছেন তারা যদি কে কি কিসের দ্বারা কোথায়তে কোথায় কখন কেস কেস এন্ডিং কারকের ভাগ যদি পড়েন, সেখানে দেখবেন এখানে তো আশ্চর্য কথা বলা আছে, ভালো কথা। মহাপ্রভু বলছেন এরকমভাবে মানোটা করো না, মুক্তি যার পদে অবস্থিত তিনি মুক্তিপদ, তাহলে তো আর কোনো অসুবিধা নেই, তাহলে মুক্তি পাঠ তবু আমি পারছি না। তাহলে মুক্তি এখানে মুক্তির আশ্রয় হ, এই জন্য এই কথাটা আমাকে বলতে হল, মুক্তির আশ্রয়। মুক্তির আশ্রয় অর্থাৎ মুক্তি কখন হয়? ভক্তি পেলে, প্রেম পেলে। সমস্ত জীবের, অনন্ত জীবের যে রসের যে আকর, যেটাকে উপনিষদ বলছেন রস বৈষ, রস বৈষ, ডেফিনিটলি জেনে রাখো অনন্ত জগতে রসের একমাত্র আশ্রয় হলো ভগবান। ভগবান ছাড়া অন্যয় ব্যতিরেকভাবে এই জগতে যত রস এসছে এই ভগবান থেকেই এসছে। জড়জগতে এই কুৎসিত ভালোবাসা এগুলো বিকৃত হয়, ভগবান ডাইরেক্টলি পাঠায়নি, ঘুরিয়ে এসছে, ওই জন্য বিকৃত, বাস্তবিক ভগবানের ভালোবাসাটা বোঝেনি। তাহলে আমরা বুঝলাম কি, মুক্তির আশ্রয় কথাটা বলতে রস বৈষ, যেমন রস বৈষ সমানে সে, এই কৃষ্ণই অনন্ত ব্রহ্মাণ্ডের রসের একমাত্র আশ্রয়, যিনি না থাকলে রস থাকবে না। তাহলে ঠিকই বলেছে এখানে মুক্তির আশ্রয়, তাহলে অনন্ত জীবরাশি কেউ স্বীকার করে বা কেউ স্বীকার করে না, যে মানে বা যে বা নাই মানে, তারা সব বৈষ্ণব, তারা সব টুডে আর টুমোরো হইয়া আছেন, হইবেন প্রভুর যত দাস, সবার চরণবন্দি দন্তে করি ঘাস। আজ না হলো কালকে ভগবানের দাসত্ব করতেই হবে, অনন্তকাল ধরে এই লীলা চলছেন। তাহলে এখানে আমরা বললাম নিরোধ মুক্তির আশ্রয়, নিরোধ কাকে বলে, বলে ঈশানু কথা বললাম, ভগবানের চরিত্র কথা, আর নিরোধ মানে হলো শয়ন, লয় হয়ে যখন পড়ে থাকে, নিরোধ মানে যখন সমস্ত বিলাসকে বন্ধ করে দিয়ে ভগবান সমস্ত কিছু গুটিয়ে নিয়ে নিজের চুপচাপ যোগনিদ্রায় শয়ন করেন, সেটা নিরোধ বলা হয়। নিরোধ, নিরোধ মানে হচ্ছে সব ঢাকা দিয়ে দিয়েছেন, আর কিছু প্রকাশ করছেন না, এক এক ও আহম, একা আমি। আর যখন এক ও আহম বহু স্বাম, আমি এক আছি বহু হইব, তখন আবার সেই শক্তিকে প্রকাশ করলেন ব্যপ্ত হয়ে, ব্যপ্তম বিশ্বম চরাচরম। তাহলে এই হচ্ছে কথা। তাহলে দশটা বিশ্ব প্রকরণ, দশটা যে প্রকরণ আমি একটু একটু করে স্পর্শ করে গেলাম, আপনাদের মধ্যে যারা বাস্তবিক শ্রবণ করলেন তারা বুঝতে পারবেন শর্টলি, খুব শীঘ্রই, যে যত ভাগবতে যত আলোচনা করব সে আলোচনার মধ্যে এই দশটা প্রকরণের কোনো না কোনোভাবে এই সব প্রসঙ্গই আসবে। তাহলে নিরোধ মুক্তির আশ্রয়, আশ্রয় তো ভগবান, ভগবান ছাড়া কিছু আশ্রয় নেই। এইভাবে এবার কি হলো, সমস্ত বিভিন্ন রকম ইন্দ্রিয় আদির পটুতা কীভাবে সৃষ্টি হলো এই সব বলতে আরম্ভ করলেন, আরও অনেক কথা ছিল এর মধ্যে আমি আর গেলাম না, কিভাবে সৃষ্টির ক্রিয়াকর্ম চলছে অনেক গোপন কথা, ইন্দ্রিয়গণ কী করে পরিপুষ্টি লাভ করলেন, সহস্র শেষা, সহস্র পা, সহস্র উরু, এই সহস্র কথার দ্বারা হাজার হাজার এ কথা, এই হাজার এই নাম শব্দটা বলা হয়নি এখানে। সহস্র শেষা সহস্র এই যে কথাটা, এর দ্বারা অনন্ত শব্দ ব্যবহার করা হয়েছে, অন্য কিছু বলা হয়। অনেকেই বুঝতে পারেন না যে প্রাণ শব্দটা যে আছে, প্রাণ সংস্কৃত যারা পড়েছেন তারা জানেন প্রাণ সবসময় বহু বচনে ব্যবহার করা হয়, বৃষ্টি এই সব বহু বচনে, যদিও প্রাণ একজনের তো হবে না, হ্যাঁ সবসময় বহু বচন অর্থেই ব্যবহার করা হয়। এর কারণ আছে অনেক গুপ্ত, এসব বলে ব্যাখ্যার দরকার নেই। তাহলে আজকে আমাদের কোনো কষ্ট মতে কিছুই ব্যাখ্যা হলো না, তথাপি আমরা তৃতীয় স্কন্ধতে প্রবেশ করার সাহস করছি। বাঞ্ছা কল্পতর বসছে কৃপা সিন্ধু ব্যবচ্ছ, একটা শ্লোকের উচ্চারণ অন্তত করি। সেখানে বলছেন সমস্ত বন্ধু বান্ধবকে ত্যাগ করে বিদুরজি মহারাজ সমস্ত আত্মীয় পরিজন সমস্ত সম্বন্ধ ত্যাগ করে মায়ামোহ ত্যাগ করে চলে গেছেন। কোথায়? বলে তীর্থ পর্যটনে চলে গেছেন। এইসব লড়াই করবে এরা নিজেদের মধ্যে, ভাই ভাইকে কাটাকাটি করবে, এসব দেখবেন না। সে সুখদেব গোস্বামী বলছেন এবং এ তৎপুরা পৃষ্ঠ মৈত্রীয় ভগবান কিল খত্তাবনম প্রবিষ্টেন ত্যাক্তা স্বগৃহরিদ্ধিমত। বলছেন নিজের গৃহের মৈত্র ঋষিকে বলছেন এই কথা, মহাত্মা বিদুর পাণ্ডব দিগের সর্বসম্পত্তিপূর্ণ নিকেতন ত্যাগ করে অনন্য প্রবিষ্ট করেছেন। ভগবান মৈত্র ঋষিকে পূর্বে এই সকল বিষয় জিজ্ঞাসা করেছিলেন। বলছেন আগেই আমি বলেছি বিদুরজি মহারাজ মহাভাগবত নিষ্কিঞ্চন বৈষ্ণব, বিদুরজি মহারাজ মহানিষ্কিঞ্চন এবং মহাভাগবত, বিদুজি মহারাজ পঞ্চ এই যেখানে দেখবেন হস্তিনাপুরে ছিলেন বটে, কিন্তু হস্তিনাপুরের রাজদরবার থেকে কোনো না টাকা পয়সাও নিতেন না, খেতনও না, কিছু না, নিষ্কিঞ্চনভাবে ভজন করতেন। এখানে এই কথাটা বলার উদ্দেশ্য যে বিদুরজি মহারাজের ত্যাগটা কত বড়, দেখো যেখানে ওই ঐশ্বর্য তিনিও তো ওর মধ্যেই ছিলেন, তিনি মন্ত্রী, তো মন্ত্রীর যে মন্ত্রীর যে পদটা এটা কত উঁচু, মন্ত্রী তো সব করতে পারে, রাজা মন্ত্রী এ দুজনের পজিশনটা কি, সেই কথাটা বোঝাতে গিয়ে বলছেন এই সমস্ত সমৃদ্ধি সমস্ত সমৃদ্ধশালী এই যে বিষয়গুলো যেটা হাতের মুঠোয় ছিল বিদুজি মহারাজের, তিনি এই সমস্ত ত্যাগ করে অরণ্যে চলে গেছিলেন, বিষ্ণু তীর্থ পর্যটন করবার জন্য অরণ্যে প্রবেশ করেছিলেন। অরণ্য মানে সাধুসঙ্গ, এই কথার ব্যাখ্যা আমি অনেক অনেক অনেক সভাতে করেছি, এগুলো পরে আবার বলবো। অরণ্যে প্রবিষ্ট হলে অরণ্য মানে হচ্ছে যেখানে বিষয় থাকবে না, বিষয়ের নিস্তব্ধতা, এটাকে বলে অরণ্য। বন কথাটার ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণ করেছেন, এসব বনম তু সাত্বিকম বাসম রাজসম গ্রাম উচ্ছাতে ইত্যাদি ব্যাখ্যা নিজেই করেছেন কৃষ্ণ উদ্ধবজিকে। বন মানে মানে জঙ্গল নয়, এই জড় অবস্থায় যদি চলে যায়, যেমন আত্মদেব গিয়েছিল জঙ্গলে চলে গেছে দুঃখেতে, জঙ্গলে গিয়ে এখানে কাঁদছে আমার ছেলে চাই, আমার পুত্র সন্তান চাই, আর সন্তান নেই বলে কাঁদ, আর জঙ্গলে গিয়েও কি শান্তি আছে, দুঃখে তো পালিয়ে গেল জঙ্গলে, কি জঙ্গলে গেলে কী হবে, জঙ্গলে কি নিজের মনটাকে ছেড়ে রেখে গেছে না নিজের মনটাকে নিয়ে গেছে, নিজের জড়মনটাকে নিয়ে যতক্ষণ পর্যন্ত যেখানে যাবে কোনো নিস্তার নাই, নিজের জড়মনটাকে নিয়ে যেখানে পালাবে কোনো জায়গায় নিস্তার নেই, সেখানে গিয়ে ওই মনটা, কালকে বলেছিলাম না এই জড় বিষয় বলি যা কিছু আছে মনের মধ্যে সূক্ষ্মরূপে সাসপেন্ডেড অবস্থা আছে, আছে না, যেমন এই স্পেসে এই আকাশে যেমন জড় বিষয়গুলো সাসপেন্ডেড অবস্থায় রয়েছে, ব্রহ্মাণ্ডের যত বিষয় এই আকাশে মহাকাশে রয়েছে, গ্যালাক্সি ওয়ে যারা বিজ্ঞানরা বলেন, তাহলে আমার মনের মধ্যেও জড় বিষয়গুলো রয়েছে, কিন্তু খালি পার্থক্য কি না, জড় জগতে ম্যাটার রূপে রয়েছে আর এখানে সূক্ষ্মরূপে রয়েছে, বিষয়গুলো ওই মেয়ে ছেলেটার কথা মাথা আসছে, ওই পুরুষটার কথা মাথা আসছে, ওই জায়গাকার কথা মাথা, সব ওই মাথার মধ্যে ঘুরছে, ভগবানের কাছে আর কোথায় জায়গাই নেই, ভগবানের জন্য কোনো স্পেস নেই। ভগবানের জন্য কোনো স্পেস আছে? কার হৃদয়ে আছে স্পেস? নেই, ওর জায়গা নেই। সেই জন্য এখানে বলা হয়েছে সমস্ত ঐশ্বর্য সম্পত্তি ছেড়ে দিয়ে নিষ্কিঞ্চন তো তিনি আগে করেই ছিলেন, এগুলো বোঝাবার জন্য দেখে কত বড় স্যাক্রিফাইস। তিনি জঙ্গলে চলে গেছিলেন আর জঙ্গলে মৈত্রীয় মুনির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। এক কথা কথা প্রসঙ্গে আমি বলে রাখি শেষ করার আগে, ভগবান শ্রীকৃষ্ণ যখন অন্তর্ধ্যান করলেন জগৎ থেকে, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণর কাছে উদ্ধবজি মহারাজ, মৈত্রীয় মুনি এরা কয়েকজন ভগবত তত্ত্বের উপদেশ শুনেছিলেন চলে যাওয়ার আগে, এবং উদ্ধবকে বললেন তুমি আমার রিপ্রেজেন্টেটিভ, তুমি আমার হচ্ছে প্রতিনিধি, তোমার মতো কেউ হওয়া মুশকিল, আমি যা তুমিও তাই, কাজে তোমাকে এই জগতে থাকতে হবে, চলে যাওয়া বদ্রীনারায়ণে সেখানে গিয়ে ভজন করো, তপস্যা করো, ভগবানের পরিকর ভগবানকে পেয়েই গেছে, আ ভজন করো, ঠিক আছে। আবার ফলভূমি বৃন্দাবন সেখানেও তিনি আছেন, আর মৈত্রমুনিকে আদেশ করে গেলেন মৈত্রীয় ঋষিকে যে আপনার সঙ্গে বিদুরজি মহারাজের দেখা হলে তাকে এই তত্ত্বজ্ঞান যা আমি আজকে আপনাদের আজকে এখন বললাম তত্ত্বজ্ঞান উপদেশ করলাম ভাগবত তত্ত্ববিজ্ঞান, সেই ভাগবত তত্ত্ববিজ্ঞান আপনি কি করবেন এ বিদুরজিকে দেবেন, এটা বলা রইল। তাকে আদেশ দিয়ে গেলেন মৈত্রীমুনির কাছে, আদেশ দিয়ে গেলেন যে বিদুরের সঙ্গে আপনার কোনো না কোনো সময় দেখা হবে, দেখা হলেই এই ভাগবত তত্ত্ববিজ্ঞান তাকে আপনি দান করবেন। এই জন্য মৈত্রীমুনির সঙ্গে আমরা দেখব বিদুরজি মহারাজের দেখা হবে, সমস্ত রাজ্যের গোপন কথা ভাগবত তত্ত্ববিজ্ঞানের এইসব কথা উদিত হবে। বিদুরজি মহারাজের সঙ্গে প্রথমে উদ্ধবজি মহারাজের দেখা হবে, বড় আনন্দময় প্রসঙ্গ, আমরা সায়ংকালীন অধিবেশনে এইসব চর্চা করব। যৎসক্তয়ো বদতাম বাদিনাম বৈ বিবাদ সংবাদ ভুবো ভবন্তি কুরবন্তি চৈষাম মোহরাত্মমোহম তস্মৈ নমো অনন্ত গুণায় ভুম্নে বাঞ্ছাকল্পদর্বস্য কে বাসিন্দু ব্যবচ পতিতানং পাবন ভবিষ্যভ্যো নমো।